তোমার যতন কইরা দিলাম যাহার সে তোমার দিল পাখি চল লইয়া যাই রে কান্দ কেনে মন পাগলা রে কান্দ কেনে মন কান্দিয়া কান্দিয়া যাইব তোমার জীবন রে কান্দ কেনে মন পাগলা রে কান্দ কেনে মন কান্দিয়া কান্দিয়া যাইব তোমার জীবন রে কান্দ কেনে মন পাগলা রে তোমারে যতন কইরা দিলাম যাহার ঠাই তোমারে যতন কইরা দিলাম যাহার ঠাই সে তোমার দিল পাখি চল লইয়া যাই রে কান্দ কেনে মন পাগলা রে কান্দ কেনে মন কান্দিয়া কান্দিয়া যাইব তোমার জীবন রে কান্দ কেনে মন পাগলা রে বাহিব তোমার দিনিয়া তোরি আগুন সুখের দুই তিনি নদীর সুখী বাহিব তোমার দিনিয়া তোরি আগুন তাই তো বলি তোরে যে কঠিন থাই তাই তো বলি তোরে যে কঠিন থাই কোন ছালে পাঠাইয়া দিল কোন ছালে পাঠাইয়া দিল মওলা মালিক ছাই কান্দ কেনে মন পাগলা রে কান্দ কেনে মন কান্দিয়া কান্দিয়া যাইব তোমার জীবন রে কান্দ কেনে মন পাগলা রে কান্দ কেনে মন পাগলা রে কান্দ কেনে মন